ও পীর শোনো না দেখিব রওজাখানা, ও পীর শোনো না দেখিব রওজাখানা, পথ চে বসে আছি কাছে ডাকোনা, পথ চে বসে আছি কাছে ডাকোনা, লইয়া যাও কথা দাও ভুলে যাবে না, লইয়া যাও কথা দাও ভুলে যাবে না, পথ চে বসে আছি কাছে ডাকোনা, পথ চে বসে আছি কাছে ডাকোনা। তুমি তো পীর দস্তগীর ওলিদের সরতাজ, বগদাদে ওই রহি আছে তোমার স্মৃতিরাজ, তুমি তো পীর দস্তগীর ওলিদের সরতাজ, বগদাদে ওই রহি আছে তোমার স্মৃতিরাজ, সেই মাঝারে আজও আমি যেতে পারি না, সেই মাঝারে আজও আমি যেতে পারি না, পথ চে বসে আছি কাছে ডাকোনা, পথ চে বসে আছি কাছে ডাকোনা। ও পীর শোনো না দেখিব রওজাখানা, ও পীর শোনো না দেখিব রওজাখানা, পথ চে বসে আছি কাছে ডাকোনা, পথ চে বসে আছি কাছে ডাকোনা। দেশ বিদেশে আছে কত মুরিদ তোমার, ভক্তরা সব মানি আছে তোমার কান্ডার, দেশ বিদেশে আছে কত মুরিদ তোমার, ভক্তরা সব মানি আছে তোমার কান্ডার, পার করে দাও তরি সবার দেখাও ঠিকানা, পার করে দাও তরি সবার দেখাও ঠিকানা, পথ চে বসে আছি কাছে ডাকোনা, পথ চে বসে আছি কাছে ডাকোনা। ও পীর শোনো না দেখিব রওজাখানা, ও পীর শোনো না দেখিব রওজাখানা, পথ চে বসে আছি কাছে ডাকোনা, পথ চে বসে আছি কাছে ডাকোনা। তুমি হলে আখেরি নবীর ওই নিশানি, নবীর প্রেমিক ছিলে তুমি ও পীর জিলানি, তুমি হলে আখেরি নবীর ওই নিশানি, নবীর প্রেমিক ছিলে তুমি ও পীর জিলানি, কেরামতে জানি তোমার হয় না তুলনা, কেরামতে জানি তোমার হয় না তুলনা, পথ চে বসে আছি কাছে ডাকোনা, পথ চে বসে আছি কাছে ডাকোনা। ও পীর শোনো না দেখিব রওজাখানা, ও পীর শোনো না দেখিব রওজাখানা, পথ চে বসে আছি কাছে ডাকোনা, পথ চে বসে আছি কাছে ডাকোনা। এমডি মেহবুব শুধু দেখিতে চাই তোমারে, স্বপ্নেতে হলেও দেখা দিও গো তারে, এমডি মেহবুব শুধু দেখিতে চাই তোমারে, স্বপ্নেতে হলেও দেখা দিও গো তারে, তোমার মতো এমন পীর আর তো পাব না, তোমার মতো এমন পীর আর তো পাব না, পথ চে বসে আছি কাছে ডাকোনা, পথ চে বসে আছি কাছে ডাকোনা। ও পীর শোনো না দেখিব রওজাখানা, ও পীর শোনো না দেখিব রওজাখানা, পথ চে বসে আছি কাছে ডাকোনা, পথ চে বসে আছি কাছে ডাকোনা।